ভিম ঝিম বর্ষা রে, রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, তু জমা ভিজিবুনি প্রিয়া, তু ভিজিলে বরষা রে, তু ভিজিলে বরষা রে, লাগিব নিয়া, রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, মতে সাপ লাগে রিম ঝিম বর্ষা রে, রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, মতে ভারি ভল লাগে কোদা মাটি গন্ধ, সারা রাতি বরষার ঝিপি ঝিপি ছন্দ, এই চিকমিক চিকমিক বিজুলি রে, এই চিকমিক চিকমিক বিজুলি রে, মতে ভারি ঝিম রিম ঝিম বর্ষা রে, রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, গুমসুম গুমসুম অন্ধারে, মন যেবে হুয়ে অমানিয়া, এ বয়সি রাতে লাগে, এ বয়সি রাতে লাগে কনকনিয়া, এই রিম ঝিম রিম ঝিম বর্ষা রে, এই রিম ঝিম রিম ঝিম বর্ষা রে,